السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম নামাজ কায়েম হবে কিভাবে, বলেছিলাম কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হলো নামাজ পড়তে দাঁড়িয়ে আপনি ভাবুন যে এটাই আপনার শেষ নামাজ, এই নামাজ পড়েই আপনার ফাঁসি হবে, এই নামাজ পড়েই আপনাকে হত্যা করা হবে। এখানে দেখেছিলেন, এখানে যখন সেই মানুষ কাটা হলো, সবারই সামনে মানুষ কাটা হলো, কি অপরাধ ছিল? খুনের বদলে খুন অথবা হিরোইন পাচার ছিল। তারপর কাটা যখন হলো, যখন তাদেরকে বাস থেকে চোখে কালো পর্দা দিয়ে নামিয়ে আনা হলো, তখন কি পড়ছিল তারা? আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, পড়তে পড়তে শেষ পর্যন্ত পড়তে থাকলো। আর তার সেই তাদের সেই পড়ার আন্তরিকতা কেমন হতে পারে? শেষ, জীবনের শেষ। অবশ্য তাদেরকে নামাজ পড়ার অবসর দেওয়া হয়নি। কোনো কোনো সময়ে ফাঁসি দেওয়ার সময় বলা হয় যে তোমার শেষ আশা কি, তখন বলো আমাকে দুরাকাত নামাজ পড়তে দাও। যখন সাহাবাদের ইতিহাসেও পাওয়া যায়, হত্যা করার আগে আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তারপরে বলেছিলেন যে যদি তোমরা মনে না করতে যে হত্যার ভয়ে নামাজ লম্বা করছে, তার নামাজটা লম্বা করতাম, তার কারণ এটাই হয়েছে শেষ নামাজ। আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজ কায়েম হবে। চলেন আরো কারণ দেখি। মনে করুন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি এটা মনে করবেন যে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন এবং আল্লাহ আপনার কথা শুনছেন এবং উত্তর দিচ্ছেন। এই ধারণা কি হয়? আল্লাহ তাআলা আপনার কথা শুনছেন এবং উত্তর দিচ্ছেন। আমরা নামাজেও বলি কথা, রুকু দেওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় কি বলি? সামি আল্লাহ। সামি আল্লাহ মানে কি? আল্লাহ শোনেন। সামি আল্লাহ মানে আল্লাহ শুনেছেন, আল্লাহ শোনেন। আল্লাহু আকবার। তো আল্লাহ শুনছেন এবং আপনার কথার জবাবও দিচ্ছেন, যেহেতু হাদিসে আছে, হাদিসে কুদসিতে, কাল আল্লাহ তাআলা, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি। দেখছেন, দুই ভাগে ভাগ করে নিয়েছি। ওয়ালে আব্দি মা সাআল, আর বান্দার জন্য তাই রয়েছে যে যা সে প্রার্থনা করে। সুতরাং ইজা কাল আল আব্দু, ফাইজা কাল আল আব্দু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল, আমার বান্দা আমার প্রশংসা করল। কাল আল্লাহ তাআলা হামিদানি আব্দি। ওয়াইজা কাল আর রহমানুর রহিম, আর রহমানুর রহিম কাল আল্লাহ, কাল আল্লাহ তাআলা আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার স্তুতি বর্ণনা করল। ওয়াইজা কাল মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার গৌরব বর্ণনা করল। ওয়াকাল আমার রাতান ফাওয়াজা ইলাইয়া আব্দি, তার মানে আল্লাহ সমস্ত বান্দা সমস্ত কর্মকে আমার দিকে সোপর্দ করল। ফাইজা কাল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন বান্দা বলে যে কেবল তোমারই, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। কাল হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝের ব্যাপার। বলে আব্দি মা সাআল, আর বান্দা যা চাইবে তাই পাবে। তখন বান্দা চায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, এটুকু হচ্ছে মোনাজাত। এইটুকু যখন সে মোনাজাত করে, প্রার্থনা করে, তখন আল্লাহ বলেন কাল হাযা লি আব্দি ওয়া লি আব্দি মা সাআল, এ হচ্ছে আমার বান্দার জন্য এবং বান্দার জন্য তাই হয় যা সে প্রার্থনা করে। আর আমরা কি বলি? আমিন। তাহলে বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সঙ্গে কথা বলে এবং আল্লাহ সেই কথার জবাব দেন। আপনি মনে করুন আপনি তার সাথে একান্ত নিরালায় আলাপন করছেন, সুতরাং কারো সাথে নিভৃত আলাপে কানে কানে কথা বলার সময় আপনার মন ও খেয়াল কি অন্যদিকে থাকতে পারে? অবশ্যই না। আপনি যদি চান এতগুলো লোকের মাঝে একটা লোকের সাথে কথা বলবেন, তখন আর কেউ যেন না শোনে, তখন নিশ্চয়ই তার সঙ্গে এমন সঙ্গোপনে আলাপন করবেন যাতে আপনার কথাটা সে শুনতে পায়, সে মনোযোগ সহকারে শুনছে, এবং আপনার কথাটা যেন অন্য কেউ শুনতে না পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসল্লি রবের সাথে মোনাজাত করে। মোনাজাত মানে এইটা নয়, মোনাজাত মানে একেও মোনাজাত বলা হয়, কিন্তু শুধু এইটাই নয়, নামাজ পড়াটাও হচ্ছে মোনাজাত। মোনাজাত মানে কি হলো? নিরালায় ফিসফিসিয়ে কথা বলা। সুতরাং মুসল্লি আল্লাহর সঙ্গে নিরালায় মোনাজাত করছে, প্রভুর সঙ্গে নির্জনে আলাপ করছে। ফালিয়ানজুর মা ইউনাজিহি বিহি, সুতরাং সে যেন লক্ষ্য করে সে কি দিয়ে মোনাজাত করছে, কি বলছে। এটা অন্য কথা আসছে যে মানে বুঝতে হবে। ব্যাস, পাঁচ নম্বর হচ্ছে নামাজে খেয়াল করুন, আপনি এক অপরাধী, ক্ষমার ভিখারি, আপনি এক পাপী, আপনি ক্ষমার ভিখারি, আপনি এক পলাতক দাস, অনুতপ্ত হয়ে তার অনুগ্রহ প্রার্থী, আপনি একজন দুর্বল ক্ষমতাহীন ক্ষমতার ভিখারি, আপনি একজন নিঃস্ব অসহায় সাহায্য সহযোগিতার অভিলাষী, পথভ্রষ্ট আপনি, পথ নির্দেশের আশাধারী, ক্লিষ্ট পীড়িত, নিরাপত্তা ও নিরাময়ের ভিখারি, রুজিহীন ও রুজির ভিখারি। আর মনে রাখুন যে এসব ভিক্ষা আপনি তার দরজা ছাড়া আর কারো দরজায় পাবেন না। ওয়াইদা মারাজতু ফাহুয়া ইয়াশফিন, রোগ দেনেওয়ালা কে আর শেফা দেনেওয়ালা তিনি। সুতরাং আপনি অন্য দরবারে পাবেন না, আপনি তার কাছেই চান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, মুসিবত এলে, রোগ বালা এলে, জ্বালা যন্ত্রণা এলে কার কাছে চাও সাহায্য? কিসের মাধ্যমে চাও? সবর এবং নামাজের মাধ্যমে। প্রথম তো ধৈর্য চাই, অধৈর্য হলে হবে না। আর নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাই তো আপনি প্রত্যেক রাকাতে বলে থাকেন সাহায্য চাওয়ার কথা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কারো দরজায় আমরা সাহায্য চাই না রব, কেবল তোমার কাছেই সাহায্য চাই। সুতরাং যারা রবের দরজা ছেড়ে কোন মাজারে যায়, কোন মূর্তির সামনে যায়, কোন সৃষ্টির কাছে সাহায্য চাইতে যায়, সেই সাহায্য যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না, সে মিথ্যুক। তার নামাজ মিথ্যা, তার এই বলা মিথ্যা যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার কারণ কথা বলছে এক, তোমারই কাছে সাহায্য চাই, আর যাচ্ছে কোথায়? মিথ্যুক সে। সুতরাং সে পাবে না সাহায্য। এই জন্যই আমরা প্রত্যেক রাকাতেই আল্লাহর কাছে বলে থাকি যে আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার নিকট সাহায্য ভিক্ষা করি। আল্লাহ আকবার, যেন সাহায্য ভিক্ষা করছেন আপনি। বালসানন্দার ঢুলু ঢুলু চোখে, ঘুমু ঘুমু মুখে, দেখি বলতে পারছেন কিনা। বালসানন্দার এখানে বলছেন কেবল আল্লাহর কাছে সাহায্য চাই। তাহলে কি মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না? মানুষের কাছে সাহায্য চাওয়া উনি বলছেন যাইবে। তাহলে কি আম ভাবে যাইবে না কোনো শর্ত আছে? আমি উদাহরণ চাইনি, শর্ত শর্ত আছে, সেই শর্তের ভিত্তিতে চাওয়া জায়েজ। বাকি অন্য চাওয়া তার কাছেই চাইতে হবে, আল্লাহর কাছে। কি শর্তগুলো? নম্বর এক, যার কাছে সাহায্য চাইবেন তাকে জীবিত থাকতে হবে। নম্বর দুই, যার কাছে সাহায্য চাইছেন তাকে উপস্থিত থাকতে হবে। এ নয় জীবিত আছে আমেরিকায় আর আমি এখান থেকে সাহায্য চাইছি, আর যে জিনিস চাইব সে জিনিস দেওয়ার ক্ষমতা থাকতে হবে। যদি তার হাতে দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সেই সাহায্য চাওয়া হয়ে যাবে কি? শিরিক। মৃত ব্যক্তির কাছে চাওয়া হয়ে যাবে কি? শিরিক। উপস্থিত অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া হয়ে যাবে শিরিক। আপনি এখানে ডাকছেন বাবা অমক উদ্ধার করো, বাংলাদেশের বাবাকে ডাকছেন, জীবিত, কিন্তু আপনি সৌদি আরব থেকে যন্ত্রণা কাতর মনে মুখে আপনি ডাকছেন বাবা অমক আমাকে উদ্ধার করো, জীবিত? হ্যাঁ হুজুর জীবিত আছেন। তাহলে উপস্থিত আছেন কি? না। টেলিফোনের মাধ্যমে বললে উপস্থিত, তাই না? সেটাও উপস্থিতির পর্যায়ে ভুক্ত। সুতরাং এই শর্তে যেখানে নেই সেখানে সেই সাহায্য কাকে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তেমনি কারো ওসিলাও লাগবে না এখানে, এখানে ওলি পীর অমুকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন দরকার নেই। ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব, করিব মানে কি? আমি নিকটে, তিনি আছেন আরো সে, কিন্তু তিনি আমাদের নিকটে, তার ইলম সহ, তার দৃষ্টি সহ, তার জ্ঞান সহ, তার সাহায্য সহ তিনি আমাদের নিকটে। নম্বর ৬, নামাজে আপনার চক্ষুল শীতল হোক, নামাজ পড়ে যেন আপনার মন ঠান্ডা হোক। এ নয় নামাজটা এমন একটি বিরক্তিকর, আপনি নামাজ পড়ছেন, পড়ছে, পড়তে হয় বলে পড়ছেন, দায় সারা করে পড়ছেন, দায়িত্ব পালন করছেন, মনে যেন একটা বিরক্তি ভাব, একটা বাড়তি যেন কাজ, অনেক সময় মনে হয় যে একটা বাড়তি, হ্যাঁ ঘোড়ার ডিম দেখে একটা বাড়তি কাজ পড়ে আছে। এই যে আমরা ঘোড়ার ডিম বলি না, তার মানে আপনার মনের ভেতরে বিরক্তি এসেছে, কোন রকম করে দায় সারা চার করতে চান, তাই না? তো এরকম যদি আপনার মনে হয় তাহলে মুশকিল। নামাজ যেন আপনার চক্ষু শীতল হয়, নামাজের ভিতরে গিয়ে নামাজ যে দাঁড়িয়ে যেন আপনার চক্ষু শীতল হয়, হৃদয় মন ভরে উঠুক শান্তি ও স্বস্তিতে, উপশম হোক সকল প্রকার ব্যথা ও বেদনা। আল্লাহ আকবার। যন্ত্রণা কাতর আছেন, নামাজে দাঁড়িয়ে যান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজাবাহু আমরুন বাদা বিসালাত, কোন কিছুতেই দুশ্চিন্তাগ্রস্ত হলে তিনি নামাজ শুরু করতেন। নামাজে কি পান? নামাজে শান্তি পান, প্রশান্তি পান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলা কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চক্ষু শীতল করা হয়েছে। আল্লাহ আকবার। কখনো কখনো একামত দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলতেন, আরেহনা ইয়া বিলাল আকিমিস সালাহ, ওয়া আরেহনা ইয়া বিলাল, আমাদেরকে প্রশান্তি দাও, একামত দিয়ে আমাদেরকে নামাজ পড়ার সাথে প্রশান্তি দাও। অতএব আপনিও আপনার মনের পরম শান্তি নামাজেই খুঁজে পাবেন, এই মন নিয়ে আপনি নামাজে দাঁড়ান। নম্বর ৭, এই সময় আপনি মিষ্টি সুরে সুন্দর কেরাত করুন। যদি কেরাত করার সময় হয়, তার মানে সশব্দে কেরাত করার, দেখবেন যত পড়বেন তত আরো পড়তে মন চাইবে, কেরাত ছাড়তেই ইচ্ছা হবে না। সেই সময় মোনাজাতের এমন এক মিষ্টি স্বাদ আছে যা ত্যাগ করতেই মন হবে না, যদিও আপনার কি করা হয়েছে, তীর বিঁধা হয়েছে, তীর বিঁধে আছে তবুও নামাজ ছাড়তে ইচ্ছা হয় না। দেখলেন ভূমিকম্পতে মসজিদ দুলছে, তবুও বেচারি, অবশ্য তার মনের খবর আল্লাহই জানে, কেন নামাজ ছাড়ল না, বাকি তো অনেকে নামাজ ছেড়ে পালিয়ে যাচ্ছে, যান বাঁচাবার জন্য যেতে পারে, সমস্যা নেই, কিন্তু ইনি দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে তবুও কেরাত চালিয়ে যাচ্ছেন, আয়াতুল কুরসি পড়ে যাচ্ছে, সূরা ফাতিহা হলো আয়াতুল কুরসি, তাই না? কি জন্য? হয়তো উনি মনের ভিতরে এমন একটা স্বাদ পাচ্ছেন যে আল্লাহর উপরে ভরসা করে তিনি সেই নামাজের স্বাদ নিয়ে কোরআন তেলাওয়াত, মিষ্টি তেলাওয়াত করে যাচ্ছেন। ইমামের পশ্চাতে হলে মনে মনে মনে হবে যেন নামাজ আরো লম্বা হোক, কেরাত করছেন ইমাম সাহেব মনে হবে যেন আরো পড়ুক, এ নয় এই কত লম্বা করছে, কত লম্বা করছে এরকম না, হ্যাঁ তবে হ্যাঁ ইমাম সাহেব যদি বেশি লম্বা করে তাহলে তো বিরক্তির কারণই বটে। আপনার পেছনে কাজ থাকলে ওটাও বলবো যে নামাজ কায়েম হবে কিভাবে, কাজ সেরে নিতে যাই হোক বলবো। তো মোট কথা হলো আপনার মনে হবে নামাজ আরো লম্বা হোক। আর নম্বর ৮, নামাজ যদি আপনার চক্ষুর শীতলতা হয় তাহলে নিশ্চয়ই কোন নামাজ আপনার পক্ষে ভারী হওয়া উচিত না, তা এক প্রকার বোঝা মনে করা, এবং সময় হলে তা কোন রকম দায় খালাসি আদায় করে নামিয়ে না দেওয়া পর্যন্ত অস্বস্তি বোধ করতে থাকাও উচিত না। কারণ নামাজকে ভারী মনে করা কাদের গুণ? মুনাফিকদের গুণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাদের মনের কথা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়াইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا سورة نساء 142 নম্বর আয়াত। তাদের গুণ হলো কি? মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায়, তাই না? আল্লাহ তাআলাও সেই রকম ধোকার ব্যবস্থা করে রেখেছেন শাস্তি। আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, ও নামাজটা পড়ি যাই, নামাজটা পড়তে, নামাজটা বাকি আছে রে, হাই তুলবে, চুলকানি হবে, কত কি, তাই না? ভারী ভারী মনে হবে, লোক দেখানোর জন্য তারা দাঁড়ায়, আসলে কি জন্য না, নামাজ আল্লাহর জন্য পড়ে না, কার জন্য পড়ে, মানুষের ভয়ে পড়ে, মানুষকে দেখাবার জন্য পড়ে, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে, হয়তো বা করে নিল আল্লাহকে স্মরণ, কিন্তু আসলে নামাজে দাঁড়িয়ে তারা আল্লাহকে স্মরণ করে না। কাদের নামাজ? মুনাফিকদের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। তারা নামাজ সম্পর্কে উদাসীন থাকে, নামাজে কি বলছে কি করছে উদাসীন, আসলে তারা ইউরাউন, তারা লোক দেখাচ্ছে। ব্যাস, আর অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, সূরা তাওবা 54 নম্বর আয়াত। তারা অলস, আলস্য ভরা মন নিয়ে নামাজে উপস্থিত হয়। সুতরাং নামাজকে ভারী মনে করা কাদের গুণ? মুনাফিকদের গুণ। সবচেয়ে বেশি ভারী মনে হয় কোন নামাজকে? এশা আর ফজরের নামাজকে বেশি ভারী মনে করা হয়। সুতরাং নামাজকে ভারী মনে করবেন না, এবং দায় সারার মতো চটপট করে পড়ে নিয়ে অব্যাহতি মিললে সেই চেষ্টায় থাকবেন না, কারণ জানেন যে শান্তির সময় সংক্ষেপ হয় এবং কষ্টের সময় লম্বা হয়। অতএব নামাজ যদি আপনার জন্য শান্তিপ্রদ হয়, তবে আপনাকে মনে হবে যে আরো লম্বা হোক আর লম্বা হোক তাই মনে হবে। পরন্তু মহান আল্লাহ যদি আপনার নিকট প্রিয়তম হন, তবে তার সাথে নিরালয় আলাপ করতে বিরক্তি অস্বস্তি বোধ করার কথা মোটেই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা আল্লাহ জন্য নামাজকে সঠিকভাবে কায়েম করতে পারি। বিভিন্ন কারণ আছে, আরো চলবে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।